نعبده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضيعوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء الكرام সম্মানিত শ্রোতি সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআন শরীফ, কোরআন শরীফকে আল্লাহর কালাম বলা হয়। কালাম শব্দের অর্থ হল কথা। কোরআন শরীফে যা কিছু আছে সবগুলি সরাসরি আল্লাহর কথা, এজন্য কোরআন শরীফকে আল্লাহর কালাম বলা হয়, অর্থাৎ আল্লাহর কথা। কোরআন শরীফের ভিতরে আল্লাহর কথা ছাড়া আর কারো কোনো কথা নেই, সম্পূর্ণ নির্ভেজাল, অন্য কারো কথার মিশ্রণহীন, পিওর আল্লাহর কথাগুলির এই ভান্ডারের নাম হল কোরআন শরীফ। কোরআন শরীফ বোঝার জন্য কিছু যোগ্যতা অর্জন করতে হবে, যথারীতি উস্তাদের কাছে লেখাপড়া করে কোরআন শরীফ বোঝার যোগ্যতা অর্জন করে তারপর কোরআন শরীফ বুঝতে হয়। কোরআন শরীফ বোঝার যোগ্যতা অর্জন করার জন্য দীর্ঘ কয়েক বছর একাধারে মাদ্রাসায় লেখাপড়া করত, কিন্তু সর্বস্তরের মুসলমানদের জন্য সেই সুযোগ নাই। কারো সংসারের ঝামেলার কারণে, কারো ব্যবসায়ের ঝামেলার কারণে, কারো কৃষিকাজের ঝামেলার কারণে, কারো চাকুরির ঝামেলার কারণে মাদ্রাসায় ভর্তি হয়ে যথারীতি লেখাপড়া করে কোরআন শরীফ বোঝার যোগ্যতা অর্জন করার সুযোগ নেই। এই জন্য যারা কোরআন শরীফ নিজে সরাসরি বুঝতে পারেন না, তাদেরকে যারা যথারীতি লেখাপড়া করে কোরআন শিখেছেন, তারা কোরআন বুঝাইয়া দিবেন। এইভাবে কোরআন যিনি বুঝেন, তিনি যারা বুঝেন না তাদেরকে বুঝাইয়া দেওয়ার নাম তাফসিরুল কোরআন। কোরআন বুঝাইয়া দেওয়ার নাম তাফসিরুল কোরআন। কিন্তু আমাদের সমাজে তাফসিরুল কোরআনের নামে অনুষ্ঠান এত ব্যাপকতা লাভ করেছে যে পরিমাণ তাফসিরুল কোরআন অনুষ্ঠান হয়, এই পরিমাণ কোরআন বুঝানেওয়ালা পাওয়া কঠিন হয়। যে কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় তাফসিরুল কোরআন অনুষ্ঠানে কোরআন বুঝাবার জন্য এমন লোক দাওয়াত করা হয় যিনি নিজেই কোন উস্তাদের কাছে কোরআন শিখেননি। এমতাবস্থায় কোরআনের তফসিরের নামে অপব্যবস্থা ছাড়া আর কিছু পাওয়ার আশা করা যায়। এই জন্য আপনারা যারা তফসিরুল কোরআন নামে অনুষ্ঠান করবে, এই অনুষ্ঠান পরিচালনার মূলে যোগ্য আলেমদের থাকা উচিত। যে সমস্ত আলেমরা তফসির করার জন্য যাদেরকে দাওয়াত করবেন তাদেরকে চিনে দাওয়াত করবেন যে ওনারা তফসির শিখেছেন কিনা, তফসির বুঝাতে পারবেন কি। আমার কথা বুঝে থাকলে বলুন, তফসিরুল কোরআন অনুষ্ঠানের পরিচালকদের যোগ্য আলেম হওয়া দরকার কিনা? তাহলে কাকে আনবেন তফসির করার জন্য, তাকে চিনবেন কেমন? তফসির করনেওয়ালা আলেমকে চিনার জন্য আরেকজন আলেমেরই দরকার। এই জন্য তফসিরুল কোরআন অনুষ্ঠান পরিচালনার মূলে আলেমগণের দায়িত্ব থাকা দরকার। তো আমি আপনাদের সামনে তফসির করার জন্য পবিত্র কোরআনের সূরায়ে মায়েদা তিন নম্বর আয়াত, অনেক লম্বা আয়াত, এর শেষের দিক থেকে সামান্য একটু অংশ তিলাওয়াত করছি। পবিত্র কোরআনের সূরায়ে মায়েদা এর তিন নম্বর আয়াতের এক অংশ তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতাংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হল আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই হলো মোটামুটি আয়াতের তর্জমাটা, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আমাদের তিনটা কথা তফসির বা ব্যাখ্যা বোঝা বেশি জরুরি। একটা হলো আজকে বলতে এই আয়াতে আল্লাহ কোন দিন বুঝাই, আর একটা হলো তোমাদের দিন বলতে আল্লাহ কি বুঝাইলেন, দিন কাকে বলে, আর একটা হলো পরিপূর্ণ করে দিলাম কথা দেখা। আমার কথা ভূমিকার কথাগুলি বুঝে থাকলে বলুন, সূরায়ে মায়েদা তিন নম্বর আয়াতের তিলাওয়াতকৃত অংশের ব্যাখ্যায় আমাদের তিনটা কথার ব্যাখ্যা বোঝা দরকার। একটা হলো আজকে বলতে কোন দিন, দ্বিতীয় হল দিন বলতে কি বুঝায়, তৃতীয়টা হল পরিপূর্ণ করে দেওয়া ব্যাখ্যা। এই তিন কথার প্রথম কথাটা বোঝার জন্য এই আয়াতের শানে নুজুল বোঝা দরকার। কোরআনের তফসিরের একটা পরিভাষা হল শানে নুজুল। শানে নুজুল কথার অর্থ হল নাজিল হওয়ার অবস্থা, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ এই আয়াতটা নাজিল করছিলেন, সেই অবস্থাটাই হইল এই আয়াতের স্থানে। অবস্থাটা কোন সময় কোন ঘটনাও হতে পারে, কোন সময় কোন সমস্যাও হতে পারে, কোন সময় কোন প্রশ্নও হতে পারে। অর্থাৎ কোন প্রশ্নের জবাবে যদি আল্লাহ কোরআনের কোন অংশ নাজিল করেন তাহলে সেই প্রশ্নটা এই অংশের স্থানে নজর। কোন ঘটনা উপলক্ষে যদি আল্লাহ কোরআনে কোন সূরা নাজিল করেন তাহলে সেই ঘটনাটা হয় এই সূরার স্থানে নজর। কোন সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান করতে যদি আল্লাহ কোন আয়াত নাজিল করে তাহলে সেই সমস্যাটা হয় এই আয়াতের স্থানে নজর। এই হিসাবে সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা উপলক্ষে নাযিল করেছিলেন, এই ঘটনাটাই এই আয়াতের স্থানে আছে। ঘটনাটা হল ইসলামের ইতিহাসের একটা প্রসিদ্ধ ঘটনা, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণের, মহানবীর ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে আল্লাহ সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করেছিলেন। তাই রাসূলের বিদায় হজের ভাষণের ঘটনাটাই এই আয়াতের। বিদায় হজের ভাষণের সংক্ষিপ্ত ঘটনা হল, রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার 3 মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিল। এই হজের 3 মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন, এই জন্য তার এই হজটাকে হজ্জাতুল বেদা বা বিদায় হজ বলা হয়। 13 তারিখ ছিল দশম হিজরি সনের জিলহজ মাসে। জিলহজ মাসের 9 তারিখে আরফার ময়দানে অবস্থানকালে সমস্ত হাজিদের জিলহজ মাসের 9 তারিখ সন্ধ্যা পর্যন্ত আরফার ময়দানে থাকতে হবে, যে হজের পর জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আরফার ময়দানে অবস্থানকালে হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটাকে রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। সন তারিখ দশম হিজরি সন, জিলহজ মাস 9 তারিখ শুক্রবার আসরের সময় জবালে রহমতের পাহাড় নামক পাহাড়ের পাদদেশে রাসূল তার বাহনের পিঠে আরোহিত অবস্থায় আরাফার ময়দানে অবস্থানকৃত লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণকে কেন্দ্র করে আল্লাহ সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করেছেন। সুতরাং সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের শানে নজুল হল রাসূলের বিদায় হজের ভাষণ। ভাষণের শেষের দিকে রাসূল সমবেত লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিলেন, হাল বাল্লাতুকুম, আল্লাহ আমার কাছে যা কিছু নাযিল করেছেন সবগুলি আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম কিনা? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আপনার কাছে আল্লাহ যা কিছু নাযিল করেছেন সবগুলি আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন রাসূল আল্লাহকে বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন আপনার বান্দারা স্বীকার করছে যে আপনি আমার কাছে যা কিছু নাযিল করেছেন সবগুলি আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি। কেন রাসূল একবার সাহাবায়ে কেরামদের সাক্ষী নিলেন, আবার কেন আল্লাহকে সাক্ষী করলেন? তার কারণ হল ইতিপূর্বে আল্লাহ আরেক আয়াত নাযিল করে রাসূলকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ। অর্থাৎ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয় সবগুলি আমার বান্দাদের কাছে পৌঁছে দিন, একটা কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে রাসূল হিসাবে আপনার দায়িত্ব আদায় হবে না। একটা কথাও পৌঁছাবার বাকি থাকলে রাসূলের দায়িত্ব পালন হবে। তাহলে রাসূলের দায়িত্বই হল আল্লাহর সব কথা বান্দাদের কাছে পৌঁছে দেওয়া। নবী রাসূল কাকে বলে এর ডেফিনেশনেও তফসীরের কিতাবে আকাইদের কিতাবে লেখা আছে, আর রাসূল ইনসানুন বাআথাহুল্লাহু ইলা ইবাদিহি লিতাবলীগিল আহকাম, ওই মহামানবের নাম নবী বা রাসূল যাকে আল্লাহ মনোনীত করে পাঠান। কিসের জন্য আল্লাহর কথাগুলি বান্দাদের কাছে পৌঁছে দেওয়া যায়। নবী রাসূলের ডেফিনেশনটা মনে রাখুন, জীবনে অনেক কোনটা কাজে লাগে। ওই সমস্ত মহামানবগণকে নবী রাসূল বলা হয় যারা জনগণের ভোটে নির্বাচিত, আল্লাহর মনোনীত। নবী রাসূল কারো ভোটেও মনোনীত হন না, নিজে নিজেও মনোনীত হতে পারেন না। নবী রাসূলগণ একমাত্র আল্লাহর মনোনীত। ওই সমস্ত মহামানবগণকে নবী রাসূল বলা হয় যাদেরকে আল্লাহ মনোনীত করেন, কোন কাজের জন্য আল্লাহর কথা বন্ধার কাছে বুঝতে দেওয়া যায়। নবীর সংজ্ঞা বুঝে থাকলে বলুন তো, নবীর আসল কাজটা কি? আল্লাহর কথা বন্ধার কাছে বলতে যাওয়া, আল্লাহর কথা বন্ধার কাছে এটাই নবীর আসল কাজ। এই জন্য আল্লাহ আমাদের নবীকে বলেছিলেন, একটা কথাও যদি পৌঁছে দেওয়া বাকি থাকে নবীর হিসাবে দায়িত্ব আদায় হবে না। তাই বিদায়ের ভাষণের শেষের দিকে রাসূল সবাই কেরামে সাক্ষী নিলেন, সব কথা পৌঁছালাম কিনা। সবাই কেরাম সাক্ষী দিলেন, আল্লাহকে সাক্ষী করলেন, আপনি সাক্ষী থাকুন, আপনার বান্দারা স্বীকার করছে আমি আপনার কথা সব কথা পৌঁছে দিয়েছি। এখানে তিনটা জিনিস লক্ষণীয়। একটা হইল, রাসূল সব কথা পৌঁছে দেওয়ার দাবি করলেন, সবাই কেরাম স্বীকার করলেন, আল্লাহকে রাসূল সাক্ষী বানাইলেন, সব কথা পৌঁছে দেওয়ার দাবিদার হলেন রাসূল, আমি সব কথা পৌঁছেছি, কোনো কথা গোপন করিনি, সাক্ষী দিলেন তারা, সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, স্বীকার করলেন। শেষ পর্যন্ত রাসূল আল্লাহকে সাক্ষী রাখলেন, আপনি সাক্ষী থাকুন, আমি আপনার সব কথা পৌঁছে দিয়েছি, আমি তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করিনি। এই পর্যন্ত কথাগুলি বুঝে থাকলে বলুন, রাসূলের দায়িত্ব পালন করতে বিন্দু মাত্র ত্রুটি করেছিলেন, করেননি তো? তফসির নামে কোন কিতাবে যদি লেখা থাকে রক্তে মাংসে গড়া মানুষ হিসাবে নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, সেই জন্য ক্ষমা প্রার্থনা করুন। রাসূলের জানির পক্ষে, সাহাবায়ে কেরামের সাক্ষীর পক্ষে, আল্লাহর সাক্ষীর পক্ষে, এইরকমের ব্যাখ্যার নামও তফসিরুল কোরআন হয়, না কোরআন তফসিরের নামে মন ধরা ব্যাখ্যা হয়। এই জন্য বলেছে, যার যা মানে চায় তা বলার নাম তফসিরুল কোরআন নয়। তফসিরুল কোরআন যথারীতি উস্তাদের কাছে শিখতে হয়। আরো আশ্চর্য হবেন আপনারা, আপনাদের রাসূলের মাতৃভাষা কি ছিল? কোরআনের ভাষা কি? তা হল আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, হে রাসূল আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, আমি নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব, আপনি কোরআন মুখস্থ করে স্মরণ করতে হবে না। আল্লাহর দায়িত্বে নাযিল করা হয়, আল্লাহর দায়িত্বে আপনার কোরআন মুখস্থ হয়ে গেলে, অতঃপর আমি আল্লাহ নিজে আপনাকে কোরআনের পক্ষে শিক্ষা দেব। যে রাসূলের মাতৃভাষা আরবি, যে রাসূলের কাছে নাযিলকৃত কোরআনের ভাষা আরবি, সেই রাসূলও কোরআন নিজে নিজে বুঝেননি, আল্লাহ উস্তাদ হয়ে রাসূলকে কোরআনের পক্ষে শিক্ষা দিয়েছেন। স্বয়ং রাসূলের যদি আল্লাহর কাছ থেকে কোরআনের পক্ষে শিখতে হয়, তাহলে আর কে উস্তাদ ছাড়া কোরআনের তফসির নিজে নিজেই জানতে পারবে? এত সহজ কথাটাও এই যুগে অনেক মুসলমান বোঝে না, মনে করে লাইব্রেরিতে কোরআনের ট্রান্সলেশন কিনতে পাওয়া যায়, কোরআনের অনুবাদ কিনতে পাওয়া যায়। আমি লাইব্রেরি থেকে কোরআনের অনুবাদ ব্যাখ্যা গ্রন্থ কিনে নিয়ে ঘরে বসে বসে আমি কি আর ভাষা কম জানি, বসে বসে পড়ে নিলে আমি কোরআনের তফসির করতে পারবো না কেন? আপনি তো আরবি ভাষাভাষী না, আপনি তো বাংলা ভাষাভাষী, আপনার কাছে তো কোরআন নাযিল হয়নি। রাসূলের নিজের ভাষা আরবি ছিল, আরবি কোরআন নাযিল হইল, তারপর আল্লাহ বলেন আপনাকে কোরআন আমি শিক্ষা দেব। এই আয়াতের দ্বারা পরীক্ষা হয়ে গেল যে স্বয়ং রাসূলও নিজে নিজে কোরআনের তফসির শিখেননি, আল্লাহ রাসূলকে কোরআনের তফসির শিক্ষা দিয়েছে। কাজেই রাসূল নবী রাসূলগণের দায়িত্বই হলো আল্লাহর কথা পৌঁছে দেওয়া। এই এই কালে ত্রুটি করলে আল্লাহ নিজেই বলেছেন রেসালতের দায়িত্ব আদায় হবে না। রেসালতের দায়িত্ব পালনের ত্রুটি করার মানেই হইল আল্লাহ কোন কথা পৌঁছাবার বাকি রাখা। রাসূল বলেন আমি কোন কথা পৌঁছাবার বাকি রাখি না। সাহাবায়ে কেরাম স্বীকার করলেন আল্লাহ সাক্ষী হইলেন। রাসূল এই কথার দাবি করেন যে আমি কোন কথা পোষণ রাখিনি, সব পৌঁছে দিয়েছি, কোন ত্রুটি করিনি দায়িত্ব পালন। সাহাবায়ে কেরাম স্বীকার করলেন এই দায়িত্ব পালনে রাসূল কোন ত্রুটি করেননি। আল্লাহ কি বলেন এবার শুনো, এই কথাটাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করে বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন আজকে বলতে কোন দিন? এইবার বুঝে আসলো আজকে বলতে কোন দিন? তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম কেন, যেহেতু আমার রাসূল কিছু কিছু ত্রুটি করেছেন, কিছু কথা পৌঁছাবার বাকি রয়েছে। আল্লাহ স্বীকার করে নিলেন যে রাসূল কোন ত্রুটি করেননি, কোন কথা পৌঁছাবার বাকি রাখেননি, রাসূল সব কথা পৌঁছে দিয়েছেন বলেই আল্লাহ ঘোষণা দিলেন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর আকাঙ্ক্ষের তফসিলে আমাদের তিনটা কথা বোঝার কথা ছিল। এক নম্বর আজকে বলতে কোন দিন পরিষ্কার হইল। এবার দুই নম্বর, আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এবার বুঝি দিন কি? দিন আমাদের মুসলমান সমাজে দিন ধর্ম কথাগুলি সচরাচর ব্যবহৃত হয়, কিন্তু এখনো পর্যন্ত মুসলমান সমাজের দিন সম্পর্কে সুস্পষ্ট কোন ধারণা নয়। পরিষ্কার ভাবে কোন মুসলমান বলতে পারবে না দিন বলতে কি বুঝায়, কিসের অভাব তফসির বুঝার অভাব, কিসের অভাব তফসির বুঝার। এই রকম অস্পষ্টতা, এই রকমের অজানা অবস্থা যেন আমাদের দূর হয়, সেজন্য একটু খোলা মনে পরিষ্কার মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে চলুন। কুরআনে যে আল্লাহ বললেন আমাদের দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, দিন জিনিসটা কি? প্রথমে আমরা দিন শব্দ শব্দের বানান এবং এর অর্থগুলি বোঝার চেষ্টা করি। কুরআনের ভাষায় একটা শব্দ হল দিন, আবার বাংলা ভাষায় একটা শব্দ আছে দিন। বাংলা দিন আর আরবি দিন এক কথা নয়, বাংলা দিন আর আরবি দিন এক কথা নয়। বাংলা ভাষায় যে দিন একটা শব্দ আছে এটা ফলানা দুই রকম, জয়ের অর্থরিকার দিয়া দিন হলে এর অর্থ হল রাতের বিপরীত সময়। বাংলা ভাষায় দিন শব্দ জয়ের অর্থরিকার দিয়া বানান হইলে অর্থ হইল, কিন্তু যদি দয়ের দীর্ঘিকার দিয়া দিন বানান হয় বাংলার তখন রাতের বিপরীত সময় নয়, তখন তার অর্থ হবে অভাবগ্রস্ত। দয়ের দীর্ঘিকার দিয়া পঞ্চান্ন দিন অর্থ অভাব। তবে আরবি দিন শব্দটা যদি আপনি বাংলা করে লেখেন রসরিকার দিলেও আরবি দিন না বাংলা দিন বুঝতে বিভ্রান্তি হয়, দীর্ঘিকার দিলেও এটা আরবি দিন না বাংলা দিন বুঝতে বিভ্রান্তি হয়। এই জন্য আরবি দিন শব্দ বাংলা করে রেখে দয়ে বপলা দিয়া দীর্ঘিকা দিয়া লিখতে হয় যেন পরিষ্কার বুঝে আসে যে এটা বাংলা দিন নয় এটা আরবি দিন। আমার কথা বুঝে থাকলে বলুন বাংলা করে আরবি দিন লিখলে বানানটা কেমনে হয়? দয়ে বপলা থাকলে বুঝা যাবে এটা বাংলা দিন নয়, যে কোন দিন আরবি দিন, এই দিন শব্দের বানান। এবার এখন আরবি ভাষায় দিন শব্দ আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসে দিন শব্দ আল্লাহ ব্যবহার করেছে, কিন্তু সবগুলি আয়াতে সবগুলি হাদিসে দিন শব্দ একই অর্থে ব্যবহার করা হয়। একের আয়াতে দিন শব্দকে একের অর্থে ব্যবহার করা হয়েছে। আপনি সেটা বলবেন কোন আয়াতে কোন তো এই জন্য কোরআন শিখার জন্য উত্তর লাগে, বুঝেন নাই কথা না? কোরআনের কোন আয়াতে আল্লাহ দিন শব্দ কুরআনে ব্যবহার করলেন? এটা নিজে নিজে বোঝার কোন উপায় নাই। আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন অমুক আয়াতে দিন শব্দ আমি অমুক হচ্ছে ব্যবহার করছি, তমুক আয়াতে দিন শব্দ আমি তমুক হচ্ছে ব্যবহার করছি, সেই আয়াতে দিন শব্দ আমি সেই হচ্ছে ব্যবহার করছি। আল্লাহর কাছ থেকে রসুল শিখেছেন, রসুল উম্মতকে সেই অনুপাতে শিক্ষা দিতে। একটা উদাহরণ শুনুন, পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হল সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমি দ্বীন, এই দ্বীন শব্দ কোরআনে সর্বপ্রথম ব্যবহার। এই আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন, কর্মফল দেওয়ার দ্বীনের মালিক আল্লাহ। মালিকি ইয়াউমি দ্বীনের শব্দার্থ হল কর্মফল দেওয়ার দ্বীনের মালিক, আর মূল মাত্র হল কিয়ামতের দিনের মালিক। কারণ কিয়ামতের দিনের নাম হল কর্মফল দেওয়ার দিন, কিয়ামতের দিনের নাম হল। তাহলে এই আয়াতে আল্লাহ দিন শব্দকে কোন অর্থে ব্যবহার করেছেন? আয়াতের সুরার নাম আয়াত নম্বর অর্থ সহজে রাখুন, সামনের কথাগুলি বুঝার দিন। সুরার নাম আয়াত নম্বর অর্থ সহ, সুরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বুঝাবাতে। এবার সুরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, আবার আসল কিনা দিন, এখানে দিন অর্থ কর্মফল নয়। এখানে আল্লাহ বলেন দিনের বেলায় বল প্রয়োগ করবে না, এর অর্থ যদি বলেন কর্মফলের বেলায় বল প্রয়োগ করবে না, অর্থ বিপরীত হয়ে যাবে। হাসনের মাঠে পাপিষ্ঠদের কর্মফল বল প্রয়োগেই দেওয়া হবে, হাসনের মাঠে কোন পাপিষ্ঠ তার কর্মফল খুশি বাকি নিতে চাইবে না, বল প্রয়োগেই তাদের কর্মফল দেওয়া হবে। তবে লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল নয়। সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছে, ধর্মের বেলায় বল প্রয়োগ করে। যারা ইসলাম ধর্ম পালন করে তারা যেমন ধর্ম পালনে স্বাধীন, যারা ইহুদি ধর্ম পালন করে তারাও ধর্ম পালনে, যারা বৌদ্ধ ধর্ম পালন করে, যারা খ্রিস্ট ধর্ম পালন করে, যারা হিন্দু ধর্ম পালন করে, সমস্ত ধর্ম পালনকারীরা অপরাপর ধর্ম পালনে স্বাধীন, কোন ধর্ম পালনের বিরুদ্ধে কোন বল প্রয়োগ করবে না। সুতরাং সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা কোন অর্থে ব্যবহার করে? সূরার নাম আয়াত নম্বর সহ অর্থটা করেন, দেখুন সামনে কাজে লাগিয়ে ভুলে গেলে সামনের কথা বুঝতে কঠিন হবে। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য নয়, ধর্ম অর্থ বোঝাবার জন্য। এখানে আবার একটা প্রশ্ন যায়, আল্লাহ যে এই আয়াতের মাধ্যমে সমস্ত ধর্মাবলম্বীদের আপনাধন ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে, তাহলে তো বোঝা যায় সব ধর্মই আল্লাহ পছন্দ, পছন্দ না হলে স্বাধীনতা দেন কেন? এই হলো প্রশ্ন। হিন্দু ধর্ম যদি আল্লাহ পছন্দ করি না হইতো তাহলে স্বাধীনতা দিলেন কেন? বৌদ্ধ ধর্ম যদি আল্লাহ পছন্দ করি না হইতো স্বাধীনতা দিলেন কেন? ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, আরো যত ধর্ম আছে দুনিয়াতে সবগুলি ধর্ম যদি আল্লাহ পছন্দ না হতো তাহলে স্বাধীনতা দেবে? অথচ অন্য আয়াতে আল্লাহ বলেন মাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম যদি কেউ পালন করে তা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। পরিষ্কার করে আমি না, ইসলাম ছাড়া কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে ইসলাম ছাড়া যদি কোন ধর্মই গ্রহণযোগ্য হইল না, তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সকল ধর্মের স্বাধীনতা কেন দিলেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান সমাজে অনেক মুসলমানেরাও হিন্দু ধর্মের প্রতি দুর্বল হয়ে গেছে, হিন্দু ধর্মের প্রতি। কেউ মনে করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের একাংশ মূর্তি গুলার জন্য ছেড়ে দিয়েছিলেন। কত বড় দুর্বলতা মূর্তি গুলার জন্মের প্রতি। কেউ মনে করে এই বছর দুর্গার কারণে খেতে ফসল বেশি হয়, কত বড় দুর্বলতা মূর্তি গুলার প্রতি। এই দুর্বলতার একমাত্র কারণ ওই পক্ষটার জবাবদারি নাই। একা এতে বলেন সকল ধর্মাবলম্বীরা আপনাধন ধর্ম পালনে স্বাধীন, আর একা এতে বলেন ইসলাম ছাড়া কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। তাহলে স্বাধীনতা দিলেন কেন এই প্রশ্নটার জবাবদারি না। এই কারণে মনে করে দুর্গা অফসল বানিয়ে দিতে পারে, এই কারণে মনে করে মোহাম্মদ রসুল্লাহ হিন্দু ধর্ম সমর্থন করে। এই মূর্খতা দূর করা দরকার, এই অজ্ঞতা দূর করা দরকার। ধর্ম যাদের আলোচ্য বিষয় নয়, একমাত্র রাজনীতি যাদের আলোচ্য বিষয়, এরা নাগাল পায় না জায়গাটা না থাকলেই হয়। ধর্ম তো তোমাদের আলোচ্য বিষয় নয়, তোমাদের একমাত্র আলোচ্য বিষয় রাজনীতি। ধর্ম নিয়ে না গলাতে যাও কেন? যে রাজনীতি বুঝে না সে কেন রাজনীতি নিয়ে আনা গড়াতে যাবে? সে যে ধর্ম বুঝে না সে কেন ধর্ম নিয়ে আনা গড়াতে যাবে? যার ধর্ম তুমি ধর্ম নিয়ে আনা গড়াও, যার কারণ রাজনীতি তুমি রাজনীতি নিয়ে আনা গড়াও। ধর্ম নিয়ে আনা গড়াইতে হইলে ধর্ম শিখতে হবে, আর রাজনীতি আনা গড়াইতে হইলেও শিখা লাগবে না। শুধু রাজনীতি নিয়ে আনা করে সে শিখতে হয় না। আপনাদের দেশে রাজনীতি স্বীকার করে রাজনীতি করে কতজন রাজনীতি নিজ বাংলাদেশে আগে রাজনীতি শিখলো তারপরে রাজনীতি করে কেমনে বুঝলেন? আমি বলে দিতে পারবো যদি আমার প্রতি রাগ না করেন। বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থাটা এমন, প্রধান দুইজনের একটা দল পালাক্রমে গদিতে যায়, তৃতীয় কোন দল গদির ধারে কাছে যেতে হইল, দুই দলের কোন এক দলের লেজে ধরতে হয়। এই দল গদিতে গিয়া বলে ওই দলে দেশ লুচকে খাইছে, আর এই দল গদিতে গিয়া বলে এই দলে দেশ লুচকে খাইছে। দুনো দলের কথা সত্য হইলে ঘটনাটা কি হয়েছে? তাহলে বর্তমান বাংলাদেশে দেশ লুচকে খাওয়ার রাজনীতি ছাড়া কোন বাবা রাজনীতি আছে? তোমার অবস্থা কেন? রাজনীতি না ঠিক এই রাজনীতিতে না গলায়, তারা রাজনীতি না ঠিক সেই রাজনীতি নিয়ে না গলায়। এরা যদি ধর্মের কথা বলে তাহলে ধর্মের কথাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক সূরা নাম আছে সূরায়ে হজ, সূরায়ে হজ সূরায়ে হজের 73 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতানুহু। হে লোক সকল, মূর্তিরা যে কিছুই করতে পারে না এর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে মনোযোগ দিয়ে শোনো। দুর্গা মূর্তি যে ফসল বাড়াইয়া দিতে পারে তার দৃষ্টান্ত দেওয়া হচ্ছে না, কিছুই করতে পারে না তার দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। কে বলেন? কুলসুরা কত নম্বর আয়া? আল্লাহ বলেন মূর্তিরা কিছুই করতে পারে না, আর আমাদের কোন নেতা যদি বলে ফসল বাড়াতে পারে, এবার কার কথা মানলো? হায় হায় মুসলমান, বাংলাদেশের কোন মুসলমানকে কোরআনের কোন কথা বুঝাবো? আল্লাহ বলেন সূরা হজের 73 নম্বর আয়াতে বলেন, হে মানুষেরা শোনো, মূর্তিরা যে কিছুই করতে পারে না তার দুইটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। এক নম্বর দৃষ্টান্ত আল্লাহ বলেন, সারা দুনিয়ার সমস্ত মূর্তিরা সম্মিলিত ভাবে ও একটা মা কি বানাতে পারে? কি বানাতে পারে না? এটা কত নম্বর দৃষ্টান্ত? তারপরে বলেন দুই নম্বর দৃষ্টান্ত হলো, শুধু যে মূর্তিরা সম্মিলিত ভাবে মাটি বানাতে পারে না তাই নয়, বরং দেবতাদের সামনে যে বুক দেওয়া হয়, বুক খানা, এই খাবার গুলি দেবতারাই খায় না মাটি খায়? কুদার খানা যখন মাটি খায় তখন কুদার দল মাটি গুলি চালাইতেও পারে না। এটা কত নম্বর উদাহরণ? এবার বলেন যে দেবতাগুলি মাটি পর্যন্ত তাড়াতে পারে না তার তার খাদ্য খেয়ে ফেললে, ওই দেবতা আপনার খেতে কি পরিমাণ ফসল বাড়াতে পারে? তাহলে দেবতা হুদার প্রতি এত দুর্বলতা কেন? শুধু কোরআন না বোঝা নয়, ভিতরে ভিতরে ভিতরে ভিতরে দেবতা হুদা প্রতিষ্ঠার হুকুমত লোক, ভিতরে ভিতরে দেবতা হুদা প্রতিষ্ঠা থাকতে পারে, সন্দেহ করলে এটা অমূলক হবে না। তাহলে যে যে যে শরীরের যে অঙ্গ নাগাল ভাবনা সেই অঙ্গ আদলাতে যাও কেন? মাটি বাড়াতে পারে না, মাটি তাড়াতে পারে না, মাটির একটা ফ্যান সুলাতে পারে। সারা দুনিয়ার সবগুলি মূর্তি একত্র হইয়া মাটির একটা ফ্যান সুজা করতে পারে। এত উদাহরণ এত দরকার নাই, আল্লাহ তো বলেছেন কিছুই করতে পারে না, তার দুইটা মাত্র উদাহরণ দেওয়া হইল। তারপর মুসলমানের সন্তান হইয়া দুর্গা দেবী আমাদের ক্ষেত্রে ফসল বাড়াতে পারে কেন? ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে সে গন্ডগোল, আপনারা গন্ডগোল কোথায় হবেন? আপনাদের কিছুটা কোরআন বোঝা দরকার। এই জন্য বলেছিলাম যারা কোরআন বোঝে না তাদেরকে কোরআন বোঝাইয়া দেওয়ার নাম শক্তি হল কোরআন। আল্লাহ একায়েতে বলেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। অন্য আয়াতে বলেন মূর্তি পূজারীরাও ধর্ম ধর্ম ভাবনায় খাবি। কেন? এই কেন বোঝার জন্য একটা উদাহরণ বলি। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে পাঠ্যক্রমিক শিক্ষা দেওয়ার পর বছর আছে একটা পরীক্ষা, পরীক্ষার হলে যখন ছাত্র প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সবগুলি ছাত্রই প্রশ্নের সঠিক জবাব দেখতে পারে না, অনেক ছাত্র ভুল হয়েছে। বুঝে শুনে বলবেন পরীক্ষার হলে কোন ছাত্র যখন প্রশ্নের জবাব ভুল লেখে তখন তাকে বাধা দেওয়া হয়? বাধা না দেওয়ার মানে কি এই লেখার দ্বারাই ভাগ করবে? যে লেখায় ভাগ করবে না সেই লেখতে বাধা দেওয়া হয় না যে আমার এই প্রশ্নের যেই জবাব, যেই ধর্ম পালন করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সেই ধর্ম পালন করতে দেওয়া হয় কেন? ওই প্রশ্নের সেই জবাব এবং উভয় প্রশ্নের জবাবটা হল পরীক্ষার নিয়ম। পরীক্ষার হলে ছাত্র ভুল লেখে বাধা দিলে যেমন সেটা পরীক্ষা থাকে না, দুনিয়াতে কোন মানুষ ভ্রান্ত ভাবে চললে বাধা দিলে দুনিয়াতে পাঠাবার কোন অর্থ থাকে না। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে নাই তোমাদেরকে, বলেন লিয়া বলু আপন তোমাদেরকে পরীক্ষা করে কোন অন্য ধর্মাবলম্বীকে বাধা দিতে দেওয়া যাবে? হিন্দুদের মূর্তি পূজা করতে যাওয়া যাবে না। কোরআন বলেছে বৌদ্ধদের ধর্ম ধারণ করতে যাওয়া যাবে না। মন গরম তোমাদের দরকার কি কোরআন মানলে অসুবিধা নাকি? কোরআন কোন উস্তাদের কাছে পড়েছিল? পুরস্কার শিখেছিল। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে উস্তাদ বানিয়ে কোরআন শিখতে হয়েছিল। আর তারা কোরআনের ধারে কাছে না গিয়ে সারা জীবন ভ্রান্ত রাজনীতি করে আবার কোরআন নিয়ে আনা গলায় রাজনীতি করে না ভ্রান্ত রাজনীতি কেন বুঝলেন? ভ্রান্ত রাজনীতি যে করে কেমনে বুঝলেন? এই দলে তো সেই দলে নেতৃত্ব দেখায়, সেই দলে সেই দলে নেতৃত্ব দেখায়। এগুলো বিশুদ্ধ রাজনীতির ঘটল। তাহলে আপনাদের দেশে উন্নয়নের রাজনীতি চলে না দেশ হওয়ার রাজনীতি চলে? বিশুদ্ধ রাজনীতি না ভ্রান্ত রাজনীতি। এগুলি ভালো রাজনীতি নয়, এটা দেশদূতার রাজনীতি। আমার কথা না তাদের মুখের কথা। হ্যাঁ আপনারা বলতে পারেন যে কথা কথা বলছে, আসলে কেউ দেশে খায় না। আমি মানতে রাজি আছি, আমি যে কোনো রাজনীতি করি না, কি করে না করে আমি কি জানি। আপনারা যদি বলেন না চলে আসি দেখান, এটা কথার কথা বলছে, যদি কোন সময় দেশ লুচিয়া না খায় বললো যে দেশ লুচিয়া খায়, যা সত্য বললাম আমি মিথ্যা বলবো। এবার কোন রাজনীতি মিথ্যা রাজনীতি? কোন ঘটনা করো, কোন ঘটনা হয়তো দেশ লুচিয়া খাবার রাজনীতি করো তোমরা, আর না হয় মিথ্যা রাজনীতি করো তোমরা। তিন নম্বর কোন রাজনীতি তো দেখি না আমি। সুরায় সুরা ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আসিমুদ্দিন, এর অর্থ কর্মফল নয়, অর্থ কি? দিন কায়েম করা। কি দিন? কি এখানে এই আয়াতে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস বোঝাবার জন্য। ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাসে অটল থাকো, বিশুদ্ধ আকীদা বিশ্বাসে অটল থাকো। যেমন ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস হল আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, আল্লাহ নাকি ঢাকায় কোন জায়গায় আল্লাহ নাই, সিলেটে নাই, মক্কা শরীফে নাই, লন্ডনে নাই, আমেরিকা নাই, আসমানে নাই, আরশে নাই, আপালে নাই, সবখানে আছেন আল্লাহ, সবখানে আছেন। এটা ইসলামের বিশুদ্ধ আকীদা। আজকাল কিছু লোক বের হয়েছে যারা বলে আল্লাহ শুধু আসমানে আছেন, জমিনে নাই। এটা ইসলামের বিশুদ্ধ আকীদা না, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এবার বলুন সূরা সূরা ১৩ নম্বর আয়াতে আল্লাহ আকিমুদ্দিন বলে কি বুঝাইলেন? ইসলামের বিশুদ্ধ আকীদায় অটল থাকে, ইসলামের বিশুদ্ধ আকীদায়। আবার অনেকে রাজনৈতিক আন্দোলন করার অর্থে ব্যবহার করে ভ্রান্ত মতবাদ। আকিমুদ্দিন আয়াতটা আল্লাহ নাযিল করেছেন রাজনৈতিক আন্দোলন বুঝাবার জন্য নয়, আকিমুদ্দিন আয়াত নাযিল করেছেন ইসলামের বিশুদ্ধ আকীদায় অটল থাকার কথা বুঝাবার জন্য। তাহলে কি কোরআনে রাজনীতি নাই একটা আছে এই আয়াতে নয়? আমার আমারে ভালটা প্রশ্ন করে একমাত্র প্রিন্সিপাল মানে আমার নিতে চাইছিল। আমি বললাম আমাকে আনতে হলে কি কোনো শর্ত মানতে হবে? বলে কি কি একটা শর্ত নয়, আমার মাদ্রাসার কোনো ছাত্র রাজনীতি করতে পারবে না। সভাপতি জিজ্ঞেস করে ইসলাম কি রাজনীতি নাই, আমি করি একশো বার আছে তো করতে পারবে না কেন? আমি বললাম ইসলামে বিয়ে আসেনি, সভাপতি করে আছে, আমি বলছি ছাত্রদেরকে আগে বিয়ে করো তারপরে আমি। ঘটনা বুঝতে পারছেন আপনারা? আমার মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়ে নিতে চায়। আমি বললাম শর্ত আছে কি কি? একটা শর্ত হল আমাকে যে মাদ্রাসার প্রিন্সিপাল বানানো হবে এই মাদ্রাসার কোনো ছাত্র রাজনীতি করতে পারবে। মাদ্রাসা কমিটির সভাপতি জিজ্ঞাস করে ইসলাম কি রাজনীতি নেয়, আমি কি একশো বার আছে বাজারে করতে পারবে না কেন? আমি তো আপনার জিজ্ঞেস করলাম ইসলামে কি বিয়ে আছে, করে আছে, এরপরে আমি বিয়ে করাবো বলে করানো যাবে না। যে কারণে ইসলামে বিয়ে আছে একশো বার কিন্তু রাষ্ট্রদেরকে করানো যাবে না, ঠিক তেমনি ভাবে ইসলামের রাজনীতি আছে একশো বার ছাত্রদেরকে বিয়ে করানো যাবে না। এবার শুনেন কেন এই প্রশ্ন আপনাদের মনে যাওয়া উচিত, ছাত্র দিয়ে রাজনীতি করা যাবে না কেন? কেন করা যাবে না আপনারা দেখে থাকেন কিন্তু এখন বুঝেন নাই। কেন করা যাবে না ছাত্র দিয়ে রাজনীতি, দেখতে পাচ্ছেন কিন্তু এখনো বুঝেন না, এই জন্য আবার বুঝাচ্ছি। ছাত্র অত কি শিখাইতে আসছে, রাজনীতি কারা করে যারা শিখতে আসছে না, দেশ শাসন শিখাইতে চায়, সাধারণ জিনিস শিখাইতে চায় না, দেশ শাসন শিখাইতে চাওয়ার নাম রাজনীতি। আর এবিসিডিসি যার নাম ছাত্র, তুমি শিখতেই তো, তুমি কি শিখাইতে চাও রাজনীতি করো? এই জন্য ছাত্র দিয়ে রাজনীতি করা আর নাবালকের বিয়া করা সমান। নাবালকের বিয়া করলে সংসার ধ্বংস, ছাত্র রাজনীতি করলে দেশ ধ্বংস। আর কত বাকি আপনাদের দেশ ধ্বংসের, আর কত বাকি? এই জন্য বলছিলাম কে হয়েছেন কিছু বুঝেননি কেন। আকিমুদ্দিন আয়াত রাজনীতির জন্য নয়, কোরআনের রাজনীতি আছে একশো বারে নয়, কিন্তু অনেকে আকিমুদ্দিন আয়াত রাজনৈতিক আন্দোলন বুঝাবার জন্য ব্যবহার করে, কোরআনের অপব্যবহার ব্যবহার। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ রাজনৈতিক আন্দোলন বুঝাননি, আকিমুদ্দিন আয়াতে আল্লাহ বুঝিয়েছেন ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাসে অটল থাকো। সুরাতুল ফাতিহার তিন নম্বর আয়াতে এবার বলুন দিন শব্দ আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? সুরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ কোন অর্থে ব্যবহার করেছেন? সুরা সুরা 13 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ কোন অর্থে ব্যবহার করেছেন? বুঝে থাকলে বলুন সবগুলি আয়াতে দিন শব্দে রেখে দোস্ত, কোন আয়াতে কোন অর্থ কেমনে জানবেন? নিজে নিজে কোরআন থেকে নকশার লাগবে। বর্তমান দুনিয়াতে দাদা দাদা কোরআন নিয়ে পন্ডিতি করে সবাই উস্তাদের কাছে দিচ্ছে, নাকি না কোন উস্তাদের কাছে কোরআন দিচ্ছে? অনেক কোরআন পড়ে বলা কোরআন পড়ে আর কোরআন তাহলে লালত করে, এরা তারা কোরআন যারা গলত করে। তুমি অন্য লোকে কোন ঘর দেখাইবা, তোমার ঘর দেখাইকে সেদিকে লক্ষ্য না করেন। সুরায় মায়েদার তিন নম্বর আয়াত যে আয়াত আমি আজকে তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলেন আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে কথার কথার ব্যাখ্যা বোঝার কথা ছিল, এক নম্বর আজকে বলতে কোন দিন, দুই নম্বর দিন অর্থ আগে তিনটা ব্যাখ্যা না, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন শব্দের অর্থ আগের চিন্তা করতেও না, এখানে আল্লাহ ফাকরাবুল আলামিন দিন শব্দটা ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান কথা বোঝাবার জন্য। আজকে থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়া হবে, ইসলামের কোন বিধান কিয়ামত পর্যন্ত রহিত হবে না, ইসলামের মধ্যে নতুন কোন বিধান সংযোজিত হবে না। এই হল পরিপূর্ণতা রেখা, ইসলামের নতুন কোন বিধান সংযোজন হবে না কিয়ামত পর্যন্ত, ইসলামের প্রদত্ত কোন বিধান রহিত হবে না কিয়ামত পর্যন্ত। কবে বলেছেন আল্লাহ? রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগে বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই ইসলামের বিধান পরিপূর্ণ করে দিলাম, কোন বিধান রহিত হবে না, নতুন কোন বিধান সংযোজিত হবে না। বুঝতে পারছেন? তিন নম্বর আছে আত্মান তুলকুম দিন আকুম, এখানে দিন অর্থ পরিপূর্ণ করে দিলাম মানে রহিত হবে না, সংযোজন হবে না। বুঝতে পারছেন? এবার আর কত গরম সুরে মিশার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমাদের কারো পিতা মাতা মারা গেলে পিতা মাতার সে সম্পত্তিতে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। সুরার কত নম্বর আয়াতের বিধান? আপনি যদি বলেন আমরা প্রমাণ প্রমাণ দেব, তাহলে ইসলামের বিধান পরিপূর্ণ মানলেন, রহিত হবে না মানলেন, না রহিত করলেন? আল্লাহ বলেন রহিত হবে না, আপনি করলেন রহিত, আল্লাহ মানলেন আর কত? তারপরে আল্লাহ মানার দাবি ঠিক আছে, তারপরে মুসলমান হওয়ার দাবি ঠিক আছে, তারপরে কোরআনের বিরুদ্ধে কিছু বলা হয় নাই? ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার তিন মাস আগে। এই যাবতীয় বিধিবিধানের মধ্যে একটা বিধান হল মৃত মা বাবার সম্পত্তিতে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। কোন সময় কত নম্বর আয়াতের বিধান? সমান সমান দেওয়ার দাবি কি কোরআনের বিধানের বিরুদ্ধে ঘোষণা নয়? তারপরে যদি এমন ঘোষণা দিয়ে আর যদি বলে কোরআনের বিরুদ্ধে কিছু বলি নাই, ঢাকার একটা আঞ্চলিক ভাষা, ঢাকা শহরের ভিতরে একটা আঞ্চলিক ভাষা আছে আলাদা, সেই আঞ্চলিক ভাষায় বাবা তুমি যে অনেককেই বলে হালায় হালায়। আমি যখন ঢাকায় লেখাপড়া করি আমার সাথে ঢাকার একজন লেখাপড়া করতো আমার সহমানি, একদিন আমাকে বলে বাড়ি থেকে ছিলাম বাবার কাছে টাকার জন্য হারায় টাকা দিল না, আসলে বকা দিবার জন্য বলে নাই, যেমন মুখের ভাষা। দুই ভাইয়ের ঝগড়া আছে, ছোট ভাই বড় ভাইকে বলে বকসকে হারায়, বড় ভাইয়ের ছোট ভাইয়ের একটা আবে হারায় তরে হারায় আমি বক্সিনি হারায়, আবে হারায় তরে হারায় আমি বক্সিনি হারায়, কবার হারা করছে এর বড় বকতে না। পরিষ্কার কোরআনের বিরুদ্ধে কইতে ঘর কইতে না, এই কথায় সেই কথায় ভেবেলেন কোথায়? আমি হালাই তরে হালাই আমি ভক্তি হালাই। বাকি রইল আল্লাহ ব্যস্তটা করলেন কেন? বাবার ছেলে যে বাবার সন্তান নেই অত সেই বাবার সন্তান, ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়ের মুখ আছে খাওয়ার দরকার, ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়ের শরীর আছে পোশাকের দরকার, ছেলের জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার, মেয়ের জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার। একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলে ডাবল পাবে কেন, মেয়ে সিঙ্গেল পাবে কেন? নাগাল পানা দাদা ঠিক নাই যে বুঝবে না, নাগাল ভাবার ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা কি? কোরআনের বিধান মতে কোন বাবার ঘরে যখন কোন ছেলে জন্ম হয় তখন ছেলে তাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়, কতদিন নাবালক থাকবে যখন ছেলে সবালক ঘরে পড়ে ছেলের লালন পালন বাবার দায়িত্ব নয়, সবালক হওয়ার পর থেকে ছেলের নিজের লালন পালনের দায়িত্ব নিজের, বিয়ে করার পর থেকে বউ হলার দায়িত্ব ওটা না, ছেলের বউ হলার দায়িত্ব বাবার, সন্তান আদি হওয়ার পর সন্তান বলার দায়িত্ব ওটা, ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা, সমালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ের পর থেকে বউ পালন, সন্তান হওয়ার পর থেকে সন্তান পালন। বুঝা থাকতে বলুন ছেলের জীবনে খরচের খাত করা, মেয়ের জীবনে বিয়ার আগে ভালো বাবা, বিয়ার পরে সারা জীবন ভালো স্বামী, নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী হওয়ার দায়িত্বও নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। ছেলের জীবনে বড় সাথে তিনটা অংশ হয়েছে দুইটা, বুঝি ভাই? মেয়ের জীবনে বড় তাই একটাও তারপরে অংশ ভাই হচ্ছে। এবার বলুন ছেলের দুই অংশ ভাইয়া বেশি ভাইল না কম? মেয়ে এক অংশ ভাই এক কম ভাইল না বেশি? এখানে দুই অংশ বেশি না এক অংশ বেশি, এটা বুঝে না কেন? না গাল ভাঙা জায়গা সব লাগতে যায়, এটা বোঝার জন্য আপনাদের একটা গল্প বলি শোনেন। একটা মূর্খ লোক ছিল, লেখাপড়া জানে না, যখন সে বলল যে আধুনিক যুগে লেখাপড়া ছাড়া জীবন যাপন করা কঠিন, আপনারা কি মনে করেন? নিজের ছেলে দেখে স্কুলে লেখাপড়া করতেছি, ছেলেটা বড় মেধাবী ছিল, মেট্রিক পাস করলো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয়স হয়, বলেন তো রোল নম্বর কত হবে? বাবা তো মূর্খ, বাবা রোল নম্বর এক হইলে পরীক্ষা নম্বর বেশি পায় না, রোল নম্বর দশ হইলে পরীক্ষা নম্বর বেশি পায়, এগুলি বুঝে না, শুধু শুধু এক থেকে দশ বেশি। এই জন্য পরীক্ষার ফল ঘোষণার পরে বাবা একদিন ছেলেকে জিজ্ঞেস করে, পরীক্ষা যে দিয়েছিল পাস করতো, পাস করছি বাবা, জিজ্ঞেস করে কত নম্বরে, কয় এক নম্বরে, কয় সব গণ করতো, পাশের বাড়ির ছেলেটা তোমার সাথে লেখাপড়া করে একসাথে পরীক্ষা দিয়েছে, দশ নম্বরে পাস করবে, তুমি এত কম নম্বর কেন? এই বন্ধ মূর্খটা যেমন বুঝে না, এক নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, দশ নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, দেখছেন আমাদের সমাজের এমন কিছু বন্ধ মূর্খ যারা বুঝে না ছেলে দুই অঙ্ক ভাইয়া বেশি পাইল না, এক অঙ্ক ভাইয়া বেশি পাইল। এখানে দুই অংশ বেশি না একাংশ বেশি, কেন দুই অংশ বলার খরচ চিন্তা, এক অংশ বলার কোনো খরচ নাই, বিষয়টা বুঝতে পারছেন? এটা বোঝার জন্য খুব বড় পণ্ডিতের কাজ না, সাধারণ মানুষও বলে তাহলে বড় বড় শিক্ষাজীবী বুদ্ধিজীবী রাজনীতিবিদরা বুঝে না কেন? বুঝে না, না বুঝে না, বোঝা পান বাড়াইছে না, বোঝার পান বলে বুঝেন, একটা মানুষ যদি ঘুমায় প্রথম ডাক দিলে যদি ঘুম না ভাঙে, দ্বিতীয় ডাকে ভাঙবে, দ্বিতীয় ডাকে যদি না ভাঙবে, তৃতীয় ডাকে ভাঙবে, তৃতীয় ডাকে যদি ঘুমন্ত মানুষের ঘুম ভাঙে না, ডাক্তার দিলে তো ভাঙবে, কিন্তু যে লোকটা আসলেই ঘুমায়নি, ঘুমের ভান করেছে, লাফি মারলে ও কথা বলবে না, কথা নাকি? হ্যাঁ, ভান ধরেছে, আল্লাহ তাদের ঘুমের ভান যেন ভেঙে দেয়, কোরআনের দুশ্মনী করার জন্য ঘুমের ভান ধরেছে, মূর্খতার ভান ধরেছে, এই কোরআনের এই কথা বোঝার জন্য বড় পণ্ডিতের দরকার হয় না, সাধারণ মানুষও বোঝে, এইভাবে যারা ঘুমের ভান করেছে তারা কি আসমাল তোলা কোন দিনা কুম মানল? এবার বলুন আসমাল তোলা কোন দিনা কুম মানে কি? এগারো নম্বর আয়াতটা ছাড়া বাকি গুলি গুলি পূর্ণ করে দিলাম, এগারো নম্বর আয়াতটা শহর, কোথায় শহর হইলে কোথায়? আপনাদের দেশে শহর হইলে কোথায়? এইভাবে নারীর অধিকারের ভুয়া দাবি উঠেছে, মিথ্যা দাবি উঠাইয়া, সর্বপ্রথম ছেলে মেয়েকে সমান অংশ দেওয়ার দাবি উঠেছিল তৎকালীন আছে, আমার কথা বুঝে থাকলে আপনারাই বলুন, সমাজ সমান সমান দিলে, সমান সমান দিলে, মেয়েকে যেমন এক অংশ দেওয়া হইল, ছেলেকেও এক অংশ দিলে, ছেলেকে যেমন দুই অংশ দেওয়া হইল, মেয়েকেও দুই অংশ দিলে, সুস্থ বঞ্চন হয় না জুলুম হয়? সর্বপ্রথম দাবি উঠেছিল তসলিমা নাসরি, নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার যারা বলে এরা অনেক কথা ভান করে বলে, আর অনেক কথা আছে আসলেই বুঝে না, কোন কথাগুলি আসলেই বুঝে না, লক্ষ্য করুন আপনারা, নারী পুরুষ সমান অধিকারের দাবি উত্থাপনকারী তসলিমা বলেছিল, কোরআন একটা পুরুষকে একসাথে চারটা স্ত্রী রাখার অধিকার দেয়, কিন্তু একটা নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার দেয় না, সুতরাং কোরআন নারীদের প্রতি অধিকার করে, আমরা সমান অধিকার চাই, এই হইল তসলিমার সমান অধিকারের রূপরেখা, পুরুষ যেহেতু চারটা স্ত্রী রাখতে পারে একত্রে, নারীকেও একত্রে চারটা স্বামী রাখার অধিকার দিতে হবে, এখনো যারা সমান অধিকারের দাবি সমান দিচ্ছেন তারা যদি পুরুষ হয়ে থাকেন, বলুন কোরআনের বিধানে একটা পুরুষ কতটা স্ত্রী রাখতে পারে? সমান অধিকার দিলে আপনার দিদি কতটা স্বামী রাখতে পারে? তাহলে আপনার দিদিকে আরো তিন খালি কত বিয়ে দেন না কেন? বুঝেন না ব্যাপারটা, নিজের বউয়ে নিজের বউয়েরে আর কোনো পুরুষের কাছে বিয়া দিবে না, কিন্তু নিজের তাই বউ রাখবো, আবার সমান অধিকার, সমান অধিকার আর বর্তমান সমান অধিকার এর দাবিদাররা যদি নারী হয়ে থাকেন, তাইলে কোরআন কি বলছিল? একটা পুরুষ সাতটা স্ত্রী আসতে পারে, সমান অধিকার হলে একটা নারী সাতটা নারী আসতে পারে। যে সমস্ত নারীরা সমান অধিকারের কোরআন দাও, তার পুরুষের কাছে বিয়া বসো না কেন? আগে আগে কাজ পরে কথা, সাতটা কথা তো বুকা কাজ নাই, কথা আছে। এই এই রাজনীতি তো আছে বর্তমানে। তসলিমার দাবি ছিল একটা পুরুষ যেভাবে স্বেচ্ছা স্ত্রী রাখতে পারে, একটা নারী হোক একটা স্বামী রাখতে পারে, তখন হবে সমান অধিকার। কোরআন নারীদের প্রতি অবিচার করেছে, এই জন্য সুরাই নিসার 11 নম্বর আয়াতে একে একে দিয়ে অংশ নেয়, একে এক অংশ দিয়ে এই কোরআন ভুল এটা সংশোধন করা দরকার। কোরআনকে পরিষ্কার রাখায় ভুল বলার কারণে বাংলাদেশের 14 কোটি মুসলমান একসাথে গড়ে উঠে, যে কারণে পায়ের নিচে তসলিমার পায়ের নিচে বাংলাদেশের রেগিনকি মাটি হইল। পালিয়ে গেল সুদূর সুইডেন, পালিয়ে যাওয়ার সময় অসংখ্য দিন পেরে গেল বাংলার মাটিতে। এই দিনগুলির মধ্যে সর্বপ্রথম যেই দিনটা ফুটল এই দিনের বাচ্চাটার নাম ফরিদা রহমান। তসলিমা এমনিই চলে গেছিল না, অসংখ্য দিন পেরে গেছিল, দিনগুলি পরবর্তীতে ফুটছে। ডিম চা না দিলে ফুটে, ডিম চা দিয়েছিল একটা অবৈধ সরকার প্রধান ফখরুদ্দিন। পশ্চিমের ডিমে ফখরুদ্দিন অবৈধ সরকার, অবৈধ সরকার বাংলাদেশের অবৈধ সরকার ফখরুদ্দিন পশ্চিমের ভরা ডিম গুলি চা দিতে, আর এর থেকে সর্বপ্রথম ডিম চামুকের ফরিদা রহমান। ফরিদা রহমান সংসদ সদস্য নির্বাচন নির্বাচিত হইয়াই ঘোষণা দিল, আমি ফরিদ পশ্চিমের মতো কোরআনকে ভুল বলি না, তবে কোরআন বলেছে ক্ষমা, কোরআন বলেছে ছেলেকে দুই অংশ মেয়েকে এক অংশ দেওয়ার জন্য আমরা দেওয়ার বেলায় সমান হয়ে যাব। তসলিমার এই মতবাদ বসা মাদা, ভুল বলো না কি বললা, তোমার মাথা বলছো? কোরআন কয় ছেলে ভাইলে দুই অংশ মেয়ে ভাইলে এক অংশ, করি দেখো আমি কোরআনকে ভুল বলি না, কেন ভুল বলি না বলে ওই তসলিমার মতো ফিট বাসা বাঁধে। আমার কোরআন যদিও দুই অংশ ছেলেকে বলেছে, মেয়েকে এক অংশ বলেছে, কিন্তু আমরা দেওয়ার বেলায় সমান হয়ে যাবো, কারণ সমান দিলে গুণা হবে। একদম কোরআনের কোন আয়াতে নাই, আমি কোরআন সবগুলি আয়াত করে দেখছি। আরে বাবা পরিদার মনে কোরআন বুঝে দেখছে, কোন আয়াতে সমান দিলে গুণা হবে আল্লাহ বলে কোন আয়াতে বলেননি, তাহলে আমি আরো দুইটা আয়াত আপনাদের শোনাই। সুরায় নিসার 11 নম্বর আয়াতে বলেন ছেলে ভাবে দুই অংশ, মেয়ে ভাবে এক অংশ। 12 নম্বর আয়াতে আরো কেভাবে কত অংশ বলেছেন, 13 নম্বর আয়াতে বলেন তিলকা হুদুদুল্লাহ, এইগুলি আল্লাহর বিধান। 13 নম্বর আয়াতে বলেছেন এইগুলি আল্লাহ। 14 নম্বর আয়াতে বলেন মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, ছেলে ভাবে দুই অংশ মেয়ে ভাবে এক অংশ, যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে। না মানলে চিরকালের জন্য জাহান্নামে যাবে কেন? যেহেতু কোনো গুনাহ হবে না এই জন্য। আল্লাহ কি বলেন ফরিদা কি বলে? হ্যাঁ আল্লাহ বলেন চিরকালের জন্য জাহান্নামে যাবে, ফরিদা বলে গুনাহ হবে গুনাহ এটা আল্লাহ বলেনি, ফরিদা বলে কোরআনের সবাই এক করে দেখছে। তাহলে ফরিদার কোরআন করা বা কার মতো এবার একটা গল্প বলি শুনে, ছয়টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে, অন্ধ হাতি দেখবে কিভাবে, হাত বোলাইয়া দেখে, এক অন্ধ হাত বোলাইল হাতির পিঠে, এক অন্ধ হাত বোলাইল হাতির পেটে, এক অন্ধ হাত বোলাইল হাতির লেজে, এক অন্ধ হাত বোলাইল হাতির পায়ে, এক অন্ধ হাত বোলাইল হাতির কানে, এক অন্ধ হাত বোলাইল হাতির দাঁতে। বাড়িতে ফিরার পরে লোকেরা জিজ্ঞাসা করলো অন্ধরা হাতি দেখে তো, বলেছে কেমন তো দেখেছি, কেমন দেখলা? যে অন্ধ হাতির পিঠে হাত বোলাইছিল সে বলে হাতি খাটের মতো, যে অন্ধ হাতির পেটে হাত বোলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো, যে অন্ধ হাতির লেজে হাত বোলাইছিল সে বলে হাতি লাঠির মতো, যে অন্ধ হাতির পায়ে হাত বোলাইছিল সে বলে হাতি কলাঘাতের মতো, যে অন্ধ হাতির কানে হাত বোলাইছিল সে বলে হাতি কুলার মতো, যে অন্ধ হাতির দাঁতে হাত বোলাইছিল সে বলে হাতি মুলার মতো। এই অন্ধর দল হাতি যেমন দেখা দেখল, এই তসলিমা পরিদা তসলিমার দিন বোঝা বাচ্চারা কোরআন তেমন মুলা বুঝল। এই জন্য নিজে নিজে কোরআন পড়ার পণ্ডিতি হয় না। এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আগেই বলেছেন মোহাম্মদ রাসূলুল্লাহকে আপনাকে আমি কোরআন শিক্ষা দেব। কোরআন নিজে নিজে শিক্ষা হয় না, উস্তাদের কাছে শিক্ষা হয়। এবার বলেন তসলিমারা পরিদারা আর পরিদার দিন পোড়া বাচ্চারা যারা বলে নারী পুরুষ সমান অধিকার সমান অংশ দিতে হবে, এরা নারীদের অধিকার আদায় করলো না কর্ম করলো। ভারতবর্ষ স্মরণ রাখুন, কোরআনের বিধান মতে দুনিয়ার জীবনে যত সম্পদ ভূমদখল করার মতো আছে সমস্ত সম্পদেই পুরুষের উপর নারীর অগ্রাধিকার অগ্রাধিকার অগ্রাধিকার, কোন সম্পদের ভুক্ত হলে নারী পুরুষের সমান অধিকার নয়, সর্বত্রই অগ্রাধিকার। এবারে ঠিক বললে আমার কিছু উদাহরণ বলতে হবে, একটা বিষয় উদাহরণ দিচ্ছি শোনান, সবগুলি উদাহরণ দিলে রাত শেষ হয়ে যাবে, উদাহরণ ফের হবে না। কোরআনের বিধান মতে কোন বাবার ঘরে যখন কোন ছেলে জন্ম হয়, আমি বলেছি লালন পালনের দায়িত্ব বাবার কতদিন, সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কোনো বাবা যদি ভালো করে সাবালক ছেলেকে পারে সেটা ছেলের প্রতি বাবার দয়া, কিন্তু মেয়ের বেলায় সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন মেয়ের বিয়ে না হবে ততদিন লালন পালন করা বাবার দায়িত্ব। কোরআনের এই বিধানটা বুঝে থাকতে বলুন, জীবনের শুরুতেই বাবার সম্পদে লালন পালনের অধিকার, বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ে সমান সমান পাইল না, মেয়ে অগ্রাধিকার পাইল। সমান অধিকার দিলে কি হয়, মেয়ে অধিকার রক্ষা হবে না নষ্ট হবে। সুতরাং সমান অধিকারের সুগান শুধু কোরআন বিরোধী নয়, নারী অধিকারের বিরোধী। তারপরে দেখুন একটা ছেলের সাথে যখন একটা মেয়ের বিয়ে হয়, বিয়ের চুক্তির বিনিময়ে বিয়ের চুক্তিকে ইসলামের পরিভাষায় আর্ত বলা হয়, বিয়ের চুক্তির বিনিময়ে স্বামী তার স্ত্রীকে একটা নগদ অংশের টাকা দিতে হয় যেটাকে মোহর বলা হয়। উভয়ে উভয়কে দেবে না, একতরফাভাবে স্বামী স্ত্রীকে দেবে, তাহলে সম্পদে নারী পুরুষের সমান অধিকার হইল না, নারী অগ্রাধিকার হইল। সমান করলে কি হবে, দুই পথ সমান করলে একতর হবে, স্বামী বললে স্ত্রীকে তুই কিন্তু আমারে কিছু দেবে না, আমিও তোরে কিছু দেব না, সমান সমান হইল, অধিকার রক্ষা হইল না ধ্বংস হইল। আর একটা আছে, আমি তোকে 50,000 টাকার মোহর দিব, তুই আমাকে 50,000 টাকার যৌতুক দিবি, সমান সমান হইল, কিন্তু নারীর অধিকার রক্ষা হইল না ধ্বংস হইল। এইভাবে যেখানেই যাবেন সমান অধিকার করছে সেখানেই নারীর অধিকার ধ্বংস হবে, যেখানেই যাবেন সমান অধিকার করছে সেখানেই নারীর অধিকার ধ্বংস হবে। এইভাবে যেন কোন কোরআন বিকৃতি, কোরআনের দুশ্মন নারীর অধিকারের কোন দুশ্মন কেমন পর্যন্ত নারীদের অধিকার যেন ধ্বংস করতে না পারে, তাই আমরা সুরায়ে মায়েদার 3 নম্বর আয়াতে পরিপূর্ণতার ঘোষণা দিলেন, ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ, নারীর অধিকার ধ্বংস করার হাত উপর নাই। এতক্ষণে আমরা দুই প্রশ্নের জবাব পাইলাম, আলিয়াম্মা আত্মাউ তুলাকুম দিনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজকে বলতে কোন দিন, দিন বলতে কি, ইসলামের বিধিবিধান। এবার বলেন পরিপূর্ণ কিভাবে, ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন চার দলিলের মাধ্যমে। কত দলিল, প্রথম দলিলের নাম কোরআন, দ্বিতীয় দলিলের নাম হাদিস, তৃতীয় দলিলের নাম ইজমা, চতুর্থ দলিলের নাম কিয়াস। ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন চার দলিলের মাধ্যমে, কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস। কোরআন কার, হাদিস কার, ইজমা কার, গোটা উন্মতে যেই যেই বিষয়ের পরিষ্কার সমাধান কোরআনে পাওয়া যায় না, যেই বিষয়ের পরিষ্কার সমাধান হাদিসে পাওয়া যায় সেই বিষয়ে গোটা উন্মত অবস্থভাবে সেই সমাধান দিবে আল্লাহর কাছে, সেই সমাধানই গ্রহণযোগ্য। এমন হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যে বিষয়ে পরিষ্কার সমাধান কোরআনে পাবে না, যে বিষয়ে পরিষ্কার সমাধান হাদিসে পাবে না, সেই বিষয়ে গোটা উন্মত যেভাবে ঐক্যবদ্ধ হবে সেই সমাধানে, সেই সমাধানেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের সমাধান কোরআনে কুরআনেতে নাই। রাসূলের কোনো হাদিসেও বলে নাই যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা, পরীক্ষাবার আল্লাহ বলেনি। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত করলেন একমাত্র আবু বকরই রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আপনারা কি আবু বকরকে রাসূলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন না? প্রথম যোগ্য খলিফা কোন দলিলের দ্বারা? ইজমা। এইটার নাম হল ইজমার তিনটা স্তর আছে। ইজমার প্রথম স্তরে রয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে ব্যাপারে ঐক্যমত পোষণ করেন কেয়ামত পর্যন্ত পরবর্তী কোন উম্মতের দ্বিমত পোষণ করার অধিকার থাকে না। এই জন্য সাহাবায়ে কেরাম সত্যি মাপকাঠি। এই জন্য সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের যোগ্য খলিফা বিশ্বাস করি কোন দলিলের দ্বারা? ইজমার দ্বারা। পুস্তরের ইজমা, সাহাবায়ে কেরামের ইজমা। যদি আবু বকরের যোগ্য খলিফা মানো তাহলে সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানা হয়ে গেল, আর সাহাবায়ে কেরামকে যদি মাপকাঠি মানো না আবু বকরকে রাসূলের যোগ্য খলিফা মানা হইল না। কোন পথে ব্যাপার ঠিক করো, নিজে নিজে পণ্ডিতি করে ইসলাম হয় না। ইসলাম আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন, রসুল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম উম্মতকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে ইসলাম শিক্ষা হবে। বলেন ইজমা স্তর কথা, প্রথম স্তর তারা যে ব্যাপারে ঐক্যমত হয়েছেন পরবর্তী কোন উম্মতে সেই ব্যাপারে জীবন করার অধিকার থাকে না। সাহাবায়ে কেরাম একমত হয়েছেন আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা, সেই ব্যাপারে জীবন করার অধিকার কোন মুসলমানের আর নাই। সাহাবায়ে কেরামের পরে মুস্তাহিদ ইমাম বলে ইজমা হইল অগ্রাধিকার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন মুস্তাহিদ ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ একজন মুস্তাহিদ ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ একজন মুস্তাহিদ ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল একজন মুস্তাহিদ ইমাম। এই সমস্ত ইমামগণ যে ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার কেয়ামত পর্যন্ত কোন আলেমের থাকে না। যেই বিষয়ের সমস্যাই মুস্তাহিদ ইমামগণের যুগে দেখা দেয়নি, যেই বিষয়ের প্রশ্নটাই দেখা দিয়েছে পরবর্তী যুগে, সেই যুগে সারা দুনিয়ার সমস্ত আলেমগণ যেই ঐক্যবদ্ধভাবে যেই সমাধান দিলেন আলেমগণের ঐক্যবদ্ধ সমাধানের সাথে জীবন পোষণ করার অধিকার কোন মুসলমানের থাকে না। যেমন ধর্মীয় কাজে মাইকের ব্যবহার রসুলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, চারমাদের স্থায়ী ইমামের যুগে মাইক ছিল না। কাজে ধর্মের কাজে ব্যবহার জায়েজ কিনা জায়েজ না আলোচনায় নয়, কিন্তু বর্তমান দুনিয়ার সমস্ত আলেমগণ ঐক্যবদ্ধ হয়েছেন বিভিন্ন শর্ত সাপেক্ষে ধর্মীয় কাজে মাইকের ব্যবহার জায়েজ। কুণ্ডলীদের দ্বারা পুস্তরের ইজমা, তৃতীয় স্তরের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে, এটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে মাইকের ব্যবহার জায়েজ, এখানে কোনো আলেম ছাড়া অন্য লোকের জীবন পূরণ করার অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলে বললেন যে ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছি। এবার বলেন কত দলিলের দ্বারা? প্রথম দলিলের নাম কার? দ্বিতীয় দলিলের নাম কার? তৃতীয় দলিলের নাম কার? উম্মতের সংক্ষিপ্ত উত্তর হল উম্মতের স্তর হল তিনটা, সাহাবায়ে কেরামের ইজমা, মুজতাহিদ ইমামগণের ইজমা, সমস্ত আলেমগণের ইজমা, কটা? তিনটা। এটি তৃতীয় তৃতীয় দলিল। চতুর্থ দলিল হল সাহাবায়ে কেরাম যদি কোনো ব্যাপারে দ্বিমত পোষণ করে, মুজতাহিদ ইমামগণ যদি কোনো ব্যাপারে দ্বিমত পোষণ করেন, পরবর্তী আলেমগণ যদি নূর্ভব উদ্ভূত কোনো বিষয়ের সমাধান দিতে দ্বিমত পোষণ করেন, তাহলে সহি বহারি শরীফের হাদিসে আছে, সহি মুসলিম শরীফের হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন ইজা তাহাদাল হাকিম ফাইন আফালা ফালাহু আজরানে ওয়াইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবু উদ্ভূত সমস্যার সমাধান বের করতে গিয়ে আলেমগণ মুস্তাহিদগণ যদি দ্বিমত পূরণ করেন কোনো মতেই গুণা নাই, উভয় মতেই সব আছে, এইরকম এক একটা মতের নাম এক একটা মাযহাব, এইরকম এক একটা মতের নাম। ইমাম আবু হানিফার একটা মত, এটার নাম এক মাযহাব, ইমাম শাফি রহমতুল্লাহের আরেক মত, এটার নাম শাফি মাযহাব, ইমাম মালিকের আরেকটা মত, এটার নাম মালিকি মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বলের আরেক মত, এটার নাম হাম্বলি মাযহাব। সহি বহারিছেন মহাদিছে মুসলিম সজীবের হাতিছে তিনদিন সজীবের হাতিছে আল্লাহ রসুল কি বলেছেন সমাধান ব্যক্ত করতে গিয়ে ঐক্য মত পোষণ করলে ইজমা আর ভিন্ন ভিন্ন মত পোষণ করলে মজহব পূর্ণভাবে গুণা আছে বলেছেন রসুল না সব্বাদে সব আছে হ্যাঁ আর আফি মাজার মতে যারা নামাজ পড়বে তারাও সব পাবে শাহি মাজার মতে যারা নামাজ পড়বে তারাও সব পাবে হামলি মাজার মতে যারা নামাজ পড়বে তারাও সব পাবে মালিকি মাজার মতে যারা নামাজ পড়বে তারাও সব পাবে কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন এইরকম জীবনের ক্ষেত্রে কোনো মতেই গোনা নাই উভয় মতেই সব বহারির হাদিস মুসলিমের হাদিস বলে থাকে বলুন মজাব কোন একটা মজাব মানলে গোনা হয় না সব মজাব পালন করলেই সব হয় কিন্তু আমাদের বর্তমান যুগে এমন কিছু পণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা বলে মজাব মানি না হাদিস মানি বর্তমান দুনিয়াতে মজাব না মানে হাদিস মানার কোনো পথ নাই ইমাম আবু হানিফার মতো জ্ঞান বর্তমান দুনিয়ায় কোনো আলেমের নাই ইমাম শাফির মতো জ্ঞান ইমাম মালিকের মতো জ্ঞান ইমাম আহমদ বিন হাম্বলের মতো জ্ঞান বর্তমান দুনিয়ার সমস্ত আলেমের সমর্থিত ভাবে হয় আল্লাহ কোরআনের আয়াতে পরিষ্কার বলেছেন আমরা যারা জানি না আমরা আবহানিবার কথায় চলি কেউ চালিত কথায় চলি কেউ মায়ের কথায় চলি কেউ আমলের কথায় চলি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুতরাং যারা বলে মজাব মানি না হাদিস মানি আসলে হাবিস মানে না মজাব এর একটা উদাহরণ দিচ্ছি শুনুন এক হাবিসে আছে নামাজের নিয়ত করার পর সিনায় হাত বাঁধার কথা আর এক হাবিসে আছে নাবির নিচে হাত বাঁধার কথা বুড়ো থেকে বলুন রসুলের হাবিসে নামাজে হাত বাঁধা একরকম হাত বাঁধার কথা একরকম না দুই রকম ইমাম আবু হানিফা বলেন সিনায় হাত বাঁধার হাবিস গুলি নারীদের জন্য নাবির নিচে হাত বাঁধার হাবিস গুলি পুরুষের জন্য আর আফি মজাব মানলে কোন হাদিস অমান্য হইল না সব হাদিস মানার ব্যবস্থা হইল যারা বলে মজাব মানি না হাদিস মানি এদের নারীরাও চিনায় হাত পাবে পুরুষরাও চিনায় হাত পাবে নামির নিচে হাত পাতার হাদিস আসল কোথায় সুতরাং শুধু মজাব মানে না হাদিসও মানে না পরিবর্তন করেন এটা বর্তমান দুনিয়াতে যারা মজাব মানে না এই মজাব মানে হাদিস মানি কথা একটা গুহাই আসলে হাদিস মানে না হাদিস মানে না কথাটা লুকাইয়া রাখার জন্য মজাব না মানার কথা বলে বর্তমান দুনিয়াতে মজহাব না মানলে হাদিস মানার কোনো পথ নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই ইসলামের যাবতীয় বিধিবিধানকে যে পরিপূর্ণ জবাব করে দেওয়ার ঘোষণা দিলেন কত দলিলের দ্বারা ষাট দলিলের দ্বারা কোরআনের দলিলের দ্বারা প্রমাণিত বিধিবিধান এগুলিও পরিপূর্ণ হাদিসের দ্বারা হাদিসের দলিলের দ্বারা প্রমাণিত বিধিবিধান ইজমার দ্বারা প্রমাণিত বিধিবিধান মুস্তাহিদ ইমামগণের কিয়াসের দ্বারা প্রমাণিত বিধিবিধান এই সাত দলিলের দ্বারা আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছে এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হল সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হল তিস পারা কুরআন শেষ পারা কোরআনের ব্যাখ্যা হল রাসুলের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার রাসুলের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডারের ব্যাখ্যা হল চার ইমামের চার মজাব চার ইমামের চার মজাব এক মজার ঘটনা পাকিস্তানের একজন ডাক্তার খায় যিনি কোরআন হাদিস করছেন এই জন্য ডাক্তার হয়েছেন মেডিকেল কলেজ পাস করে যদি ইসলামের ভাষ্যকার হতে পারে তাহলে কোরআন হাদিস করে ডাক্তার হতে পারবে না আর মুসলমান এত এত সহজ কথাটাও বলে কোরআন হাদিস পড়ে যেমন ভাবে এমবিবিএস ডাক্তার হওয়া যায় না ঠিক তেমনি ভাবে মেডিকেল কলেজ পাস করে আলেম হওয়া যায় না পাকিস্তানের একজন এমবিবিএস ডাক্তার হ্যাঁ ভাই ও সারে উলু সারানো মাদ করে ভাই ও সারে উলু সারানো মাদ করে ভাই ও সারে উলু সারানো মাদ করে একজন আলেম জিজ্ঞাসা করলেন তোমার ঘটনা কি কইলো আমি মজাব মানি না আমি হাদিস মানি তুমি ভাই চাইলে উলু সারানো মাদ করলা কোন হাদিস দেয় তারা হ্যাঁ হাদিস আছে তো কোন হাদিস ওই দেখেন হাদিস দেয় আপনি আপনি বলেছেন যে বায়ু ছাড়লে যদি গন্ধ হওয়া যায় না আওয়াজও শোনা যায় না এই বায়ুর দ্বারা উলু পারলে না হ্যাঁ আসবেন না যে হাদিস সত্য বায়ু ছাড়লে যদি বন্ধ হওয়া যায় না আওয়াজও শোনা যায় না যেমন বায়ু গেলেও উপকার নেই না কিন্তু হাদিসটা রসুল বলেছিলেন কাকে যার বায়ু গেল কিনা সন্দেহ আছে তাকে কোথাকার হাদিস কোথায় নিয়ে গেল? এইটার নাম বলে আহলে হাদিস। বলেন আহলে হাদিস কইলো না আহলে আদাত বলো। হাদিস না আদাত, আদাত মানে কুসংস্কার, আদাত মানে কুসংস্কার। এইগুলি আহলে হাদিস নয়, এগুলি কুসংস্কারবাদী। হাদিস মান মজহাব না মানলে হাদিস মানার কোন পথ নাই। আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। এক হাদিসে আছে বাইনা কুল্লি আদানাইনা সালাতুন, প্রত্যেক আদানার এক আমাদের মধ্যে কিছু নামাজ আছে, প্রত্যেক আদানার এক আমাদের মধ্যে কিছু, এক আদানের পরে আর এক আমাদের আগে কত রাখা, ফজরের আদানের আগে এক আমাদের আগে কত রাখা, জোহরের আদানের পরে এক আমাদের আগে কত রাখা, আসরের আদানের পরে মাগরিব, আসরের আদানের পরে এক আমাদের আগে কত রাখা, এই জন্য এরা মাগরিবের আদানের পরে এক আমাদের আগে দুই রাখা করে। 1993 সালে তুই এটা শহরে গিয়ে দেখলাম সবাই মাগরিবের আদান করার সাথে সাথে দুই রেখা টহল দেওয়া শুরু করে দেয়। আমি একা একা বসে থাকি, আমার দিকে চোখ রান দেয়া যায়। আমি মনে মনে ভাবলাম যে তোমরা সবগুলি মিলে ইমাম আবু হানিফার সঙ্গে ঘোরার সমান হয়। আমি বললাম এই ব্যাপারে হাদিস একটা ধারণা দিতে দেয়, আর কোন হাদিস নাই। আমি বললাম আরো হাদিস আছে, তাই দেখাও। আমি বললাম মাদ্রিকের ঘরে বলবো, মসজিদে দেখাই দেবো, মাদ্রিকের ঘরে কিসের বলবো, শূন্য দোয়া তারই চলে। কুয়েত সরকারের সরকারি লাইব্রেরিতে ঢুকলাম, সেখানে দেখলাম একটা লাইব্রেরি হানাফি মজাবেন, একটা লাইব্রেরি সাফি মজাবেন, একটা লাইব্রেরি মালিকি মজাবেন, একটা লাইব্রেরি হাম্বলি মজাবেন, একটা লাইব্রেরি আহলে হাদিসের। সবগুলি লাইব্রেরি অনুসন্ধান করেন, কুয়েতের ধর্ম মন্ত্রণায় থেকে লিখিত একটা কিতাব, সকল মজাহের সকল মজাহের সমন্বিত একটা কিতাব, এই কিতাবটার নাম আল মওকুআতুল জাকিয়া, যা তাদের দেশের সরকারি সরকারি আলেমদের লেখা। ওই কিতাব উল্লেখ করা আছে এক হাদিস আছে বাইনা কুল্লি আদানাইন সালাতুন, আর এক হাদিস আছে বাইনা কুল্লি আদানাইন সালাতুন ইল্লা মাগরিব, প্রত্যেক আদানা রেখা মতের মধ্যে নফল নামাজ আছে কিন্তু মাগরিবের বেলায় নাই। এটা আরেক হাদিস বলেন যারা আহলে হাদিস দাবি করে মাগরিবের বেলায় আপনি রেখা নফল নামাজ করে, ইল্লা মাগরিব হাদিস মানলো আর রাতে দিল, মাঝহব না মানলে হাদিস মানার কথা আছে? তিনটা উদাহরণ দিলাম। বর্তমান দুনিয়াতে কোন আলেমের পক্ষে তার মনে কোন এক মজহাব না মানলে হাদিস মানার কোন পথ না। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসা 59 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলিহি যদি তোমাদের মধ্যে বিমত হয় তাহলে সেই বিষয়টা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি প্রত্যাবর্তন কর। সূরা নিসা কত নম্বর আয়া? 59 নম্বর আয়া। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত দার্শনিক, পৃথিবীর বিখ্যাত অলি, পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কোরআন তিন গুণ এক ব্যক্তির মধ্যে ভাবা যেমন তেমন কথা নয়। পৃথিবীর বিখ্যাত দার্শনিক, পৃথিবীর বিখ্যাত অলি, আবার পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ তাফসীরে কবিরে লেখেন, আতিউল্লাহ বলে আল্লাহ কোরআন যে ইসলাম শরীয়তের দলিল তা নির্ধারণ করে দিলেন, আতিউর রাসূল বলে আল্লাহ রসুলের হাদিস যে ইসলামী শরীয়তের দলিল তা নির্ধারণ করে দিলেন, ওয়া উলিল আমরি মিনকুম বলে আল্লাহ উম্মতের ইজমার ইসলামী শরীয়তের দলিলটা নির্ধারণ করে দিলেন, পায়ুন সালাদাতুম বলে আল্লাহ মেধার মুস্তাহিদ ইমাম বলে অনহাতে ইসলামী শরীয়তের দলিল আল্লাহ তা নির্ধারণ করে দিয়েছেন। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান প্রমাণ হওয়ার তার দলিলের উল্লেখ করে দিয়েছেন, আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম পায়ুন সালাদাতুম, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম। আল্লাহর হুকুম মানো যদি কুরআন পাও, রাসূলের হুকুম মানো যদি হাদিসে পাও, ইজমার ফয়সালা মানো যদি ঐক্যমত পাও, আর মুজতাহিদ ইমামগণের মজহাব মানো যদি তারা ঐক্যমত হতে না পারে। ইসলামী শরীয়তের চার দলিল পরিষ্কার ভাবে আল্লাহ কুরআনে উল্লেখ করে দিলেন কিনা? দিলেন। তবে যারা কোরআন মানার দোয়াই দিয়ে হাদিস অস্বীকার করে একজন ছিল একজন। আমরা হাদিস মানি না, কোরআন মানি, আসলে কোরআন মানে না, হাদিস অস্বীকার করি, হাদিস অমান্য করা, কোরআন অমান্য করার নামান্তর। ঠিক তেমনি ভাবে মজহাব অমান্য করা, হাদিস অমান্য করার নামান্তর। আল্লাহ যেমন ভাবে ইসলামী বিধিবিধান প্রমাণ হওয়ার জন্য কোরআনকে দলিল সাব্যস্ত করে দিয়েছেন, তেমনি ভাবে রসুলের হাদিসকে দলিল সাব্যস্ত করে দিয়েছেন, তেমনি ভাবে উম্মতের ইজমাকেও দলিল সাব্যস্ত করে দিয়েছেন, তেমনি ভাবে মুস্তাহিদ ইমামগণের কিয়াসকেও দলিল সাব্যস্ত করে দিয়েছেন। তবে সিরিয়াল বাই সিরিয়াল অর্থাৎ কোরআন যদি সমাধান পাওয়া যায় এ হাদিস তলাশ করার দরকার নেই, কোরআন যদি না পাওয়া যায় এ হাদিস দেখো, হাদিসে যদি সমাধান পাওয়া যায় ইজমা অনুসন্ধানের দরকার নেই, হাদিসে যদি সমাধান পাওয়া না যায় তাহলে ইজমা অনুসন্ধান করো, ইজমায় যদি সমাধান পাওয়া যায় তাহলে মজহব বানার দরকার নেই। কোরআনেও যে বিষয়ের সমাধান পাওয়া যায় না, হাদিসেও যে বিষয়ের সমাধান পাওয়া যায় না, ইজমায়ও যে বিষয়ের সমাধান পাওয়া যায় না, সেই বিষয়ে মজহব বানা ছাড়া কোরআন হাদিস মানার কোনো পথ না। মজহব শব্দের অর্থই পথ, মজহব শব্দের অর্থই পথ, ভিন্ন ভিন্ন মতের নাম ভিন্ন ভিন্ন পথ। রসুলের যুগে হয়েছে ভিন্ন ভিন্ন মত, রসুল সমর্থন দিয়েছেন ভিন্ন ভিন্ন মতের নাম ভিন্ন ভিন্ন মজহব। রসুলের সুতের সামনে সাহাবায়ে কেরামে ভিন্ন ভিন্ন মজহব হইছে, সবগুলি মজহবকে আল্লাহ রসুল সমর্থন দিতেন। ঘুরি ঘুরি প্রমাণ আছে, একটা ঘটনা বলবো চেতন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক দলকে একটা যুদ্ধে পাঠিয়েছেন, ওই যুদ্ধটার নাম ইসলামের ইতিহাসে রসুল বলে দিলেন এবং এত তাড়াতাড়ি যাবে সেখানে যেন গন্তব্য করে গিয়ে আসলে নামাজ হতে। ঘটনাক্রমে রাস্তায় সেই হয়ে গেল, গন্তব্য চলে গেলে আসলে সময় থাকবে না, আর আসলে নামাজ সময় মতে ঘটতে গেলে গন্তব্য চলে পৌঁছা যাবে না। এখন সবাই কেনারি কাবে নামে যে দ্বিমত হয়ে গেল, একজন বলে সময় ওই লক্ষ্যে না, এটা দেখার দরকার না আমাদের, রসুল বলেছেন গন্তব্য চলে গিয়ে আবার আসে গেলে কিনব। রসুলের কথা অমান্য করলেন না, চূড়ান্ত ভাবে মানার চেষ্টা করলেন। আরেকজনে বলেন আমাদের যে ঘটনাচক্রে দেরি হবে সেটা জানতেন না রসুল, এই জন্য বলেছিলেন, কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যথাসময়ে নামাজ আদায় করতে হবে, রসুল না জেনে বলেছেন, এখন রসুলের কথা বক্তব্য নয়, কোরআনে এখানে মানতে হবে, আমরা এখানেই নামাজ করছি। একজন সাহাবি রাস্তায় নামাজ করলেন রক্তের ভিতরে, আর একজন সাহাবি গন্তব্য চলে গিয়ে আবার বললেন কাদা বস কথা হলো, কথের নাম মজহাব কথা হলো, দুটো মজহাব রসুলের সামনে ব্যাট করে দিল। হুজুর আমরা দুই দলে দুই মজা হারে গেছি, রাসুল দুটো দলকে সমর্থন দিয়ে দিলেন, শৈল মজহাবের প্রতি হোক ভিন্ন ভিন্ন মজহাবের প্রতি হোক আদিতে রসুলের সমর্থন পাওয়া যায়। সুতরাং রসুল যদি ভিন্ন ভিন্ন মজহাবের সমর্থন দিয়ে দিলেন, তুমি তথাকথিত আহলে হাদিস, তুমি মজহাব না মানলে আগে যাইছি। এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ যে সূরা মায়েদার তিন নম্বর আয়াতে বলেছেন আল্লাহুম্মা আকমাল তুলাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিন নিচে পরিপূর্ণ করে দিলাম। আজকে বলতে কোন দিন, দিন বলতে কি পরিপূর্ণ কত বারে, প্রথম নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, এক একটা ইতিহাসের যারা প্রমাণিত সিদ্ধান্ত নাম এক একটা অভাব। সুতরাং কোরআন ইসলামী শরীয়তের দলিল, হাদিস ইসলামী শরীয়তের দলিল, ইজমা ইসলামী শরীয়তের দলিল, চার ইমামের চার মজহব ইসলামী শরীয়তের দলিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পরিপূর্ণ ইসলামের বিধিবিধান পালন করে পরিপূর্ণ মুসলমান হিসাবে জীবনযাপন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানাল রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা